খুদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খুদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খুদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা মাঠে সোনার ফসল দিয়া দিও গৃহ ভরা বন্ধু প্রিয় মাঠে সোনার ফসল দিয়া দিও গৃহ ভরা বন্ধু প্রিয় হৃদয় শান্তি দিও হৃদয় ভরা শান্তি দিও সেই তো আমার আবহায়াত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়া আমি কারো ভয় না করি মরেও কেহ ভয় না পায় যবে মসজিদে যায় তোমার টানে যবে মসজিদে যায় তোমার টানে যেন মন নাহি ধাই দুনিয়া পানে আমি ঈদে দেখি যেন আমি ঈদের চাঁদ দেখি যেন আসলে দুঃখের আধার রাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر গৌরে গুণে প্রশংসা মাত্র আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এমন এমন মৌসুম এমন এমন সময় দান করেছেন যাতে ইবাদত করে আমরা তার মর্যাদা, তার নৈকট্য, তার সওয়াব পুরস্কার লাভ করতে পারি। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সেই ইবাদতের পদ্ধতি বাতলিয়ে গেছেন, যে ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমরা যে মৌসুমে বাস করছি সেটা হচ্ছে হজের মৌসুম, আর জুলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই হজের মৌসুম চলতে থাকবে। এই মৌসুমে আমাদের কি করণীয়, সেই করণীয় এবং তাতে কি সওয়াব আছে সে সম্পর্কে অনেক মানুষ গাফিল, আর তার জন্যই অনেকে এই দিনগুলোর গুরুত্ব দেয় না। এই দিনগুলো স্বাভাবিকভাবে সাধারণভাবে পার হয়ে যায় যেভাবে অন্যান্য দিন পার হয়। অথচ মুসলমানের উচিত সাধারণ দিন তো আছে আল্লাহর ইবাদতের জন্য, বিশেষ বিশেষ যে দিনগুলো যাতে সওয়াব বেশি হয় সেগুলো খেয়াল রাখা। শবে কদরের রাতে যেমন আমরা খুব ভালোভাবে রাত্রি জেগে পালন করি, তার ইবাদত করি, অনেকে শবে বরাতে সওয়াব আছে বলে তা বিদাত হলেও সওয়াবের আশায় পালন করে থাকে, কিন্তু অনেক সহিহ জিনিস আছে যেগুলোকে মানুষ জানে না, ফলে পালন করে না। জুলহজ মাসের প্রথম 13 দিন এমনই একটা মৌসুম, এগুলির মধ্যে প্রথম 10 দিনে রয়েছে বড় ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জুলহজ মাসে 10 দিন 10টি দিন ছাড়া এমন কোন অন্য দিন নেই যেদিনের নেক আমল আল্লাহ আযা ওয়াজাল্লার নিকট অধিক পছন্দনীয়। তার মানে এই 10 দিনে যে আমল করবেন সেই 10 দিনের আমল আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, অন্যান্য দিনের তুলনায় বেশি পছন্দনীয়, এমনকি রমজান মাসের দিনের তুলনায় এই 10 দিনের ভিতরে আমল করা বেশি পছন্দনীয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, অন্যান্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহর রাস্তায় জিহাদ করা খুব ভালো আমল, তো আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি এই 10 দিনে যে কোনো আমল ভালো হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে হ্যাঁ, সেই ব্যক্তির আমল এই দিনগুলিতে আমলের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে বা হবে যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়ে যায় এবং তার কিছুই নিয়ে ফিরে আসে না, তার মানে জান মাল সব কোরবানি করে দেয়, শহীদ হয়ে যায়। তাহলে বোঝা গেল কি শহীদের তুলনা এই দিনগুলোর সাথে শহীদের দরজা বেশি, কিন্তু আপনি গাজী হয়ে ফিরে আসবেন এই গাজী হয়ে ফিরে আসার থেকেও বেশি সওয়াব হলো এই 10 দিনগুলিতে আল্লাহর ইবাদত করা, নেক আমল করা। আল্লাহ তাআলা এই দিনগুলি শপথ করেছেন, আর আপনারা জানেন যে মহান আল্লাহ যে জিনিসে শপথ করেন সে জিনিস কিন্তু ছোট নয়, যেখানে আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আমরা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টির কসম খেতে পারেন, মানুষ কোন সৃষ্টির কসম খেতে পারে না, কিন্তু আল্লাহ সৃষ্টির কসম খেয়ে থাকেন। কিন্তু আল্লাহ সেই সৃষ্টির কসম খান যে সৃষ্টি তার কাছে মর্যাদা আছে। তিনি আসরের কসম খেয়েছেন, বলেছেন ওয়াল আসর, তাই না? আসর, কেয়ামতের কসম খেয়েছেন, চাঁদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, ইত্যাদি বড় বড় সৃষ্টির কসম খেয়েছেন, তেমনি কসম খেয়েছেন ফজরের, ওয়াল ফজর কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর দশ রাতের, দশ রাত কি এই জিলহজ মাসের দশ রাত দিন আল্লাহ তাআলা কসম খেয়েছেন, তার মানে হলো এর বড় মর্যাদা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন, যেহেতু এই দিনগুলিতে সকলের জন্য পবিত্র ও মর্যাদাপূর্ণ আমল রয়েছে, আর হাজিদের জন্য পবিত্র স্থান মক্কাতে তাদের অবস্থান ক্ষেত্রে আরো বড় আমল রয়েছে এবং তাদের কাছে তা গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে অধিকারী তসবি তাহমিদ তাকবীর, তসবি কাকে বলে সুহানা সুহানাল্লাহ, তাহমিদ কাকে বলে তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, আর তাকবীর মানে আল্লাহু আকবার, তসবি তাহমিদ আর তাকবীর তাহলিল মানে কি, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এইগুলো করতে আদেশ রয়েছে, আপনি এই দিনগুলোতে যখনই মনে পড়বে আর যখন তখন মনে পড়া দরকার, বাড়িতে বাইরে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা রান্না করতে করতে বলতে পারে, এমনিতে মহিলাদের কাজ বেশি, এমন কি ওয়াজ শুনতে এসেও কাজ শেষ হয় না, সব বন্ধ হবে কিন্তু মুখ বন্ধ হয় না। একটা আপনি বলেছিলাম না যে মহিলাদের দাড়ি নেই কেন, কেন দাড়ি নেই মহিলাদের, পুরুষদের দাড়ি আছে বলে দাড়ি নেই কেন, বুঝতে পারবেন তাহলে ক্যাসেটে প্রতিযোগিতা রাখবো, মহিলাদের দাড়ি নেই কেন, বলা হচ্ছে তারা কামাবার সময় চুপ থাকতে পারবে না এবং তাদের গাল কেটে যাবে তার জন্য দাড়ি নেই, কারণ তাদের চুপ থাকার অভ্যেস নেই মোটেই, আল্লাহর কালাম চলছে তাতেও তাদের কথা, ওয়াজ চলছে তাতেও তাদের নিজস্ব কথা। আপনারা একসাথে মানুষ দেখবেন, অবশ্য এখন কমে গেছে বলাতে এলাম দাওয়াতে কমে গেছে, কিছু মানুষ যারা মাজরা দূর দূরান্তে থাকে তারা জুমা করতে আসে জুমা মসজিদে, জুমার খোতবা চলছে আর পেছনে কিছু চলছে, তার মানে পরিচয় আছে এক দেশের লোক এক গ্রামের লোক, তার সঙ্গে তো অন্য সময় দেখা হওয়ার চান্স নেই, এই জুমার সময়টাই সময়, তারপর গাড়ি চলে যাবে, তখন এই খোতবা চলছে এই সময় সে একটা সুযোগ পেল কথা বলতে লাগলো, কিন্তু কথা বললে জুমা হবে, জুমাটাই বাতিল হয়ে যাবে, খোতবা চলাকালে কথা বললে জুমাটাই বাতিল হবে। অনেক সময় দেখবে ঈদের সময় দেখবে ঈদের খোতবার সময় কিন্তু ঈদের খোতবা চলছে, আর ওদিকে বন্ধু বন্ধু দেখা হয়েছে, যেন আজ তাদের মিলনের রাত সমস্ত কথা না বললে পরে আর সুযোগ পাবে না। আসলে ওয়াজ নসিহত এখানে মহিলাদের মিলনের বটে, একসে দেখা হয় না অনেকদিন, এসে এক জায়গায় বসলো, বলে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, তোমার ছেলে কেমন, তোমার মেয়ে কেমন, তোমার ভাই কেমন, কবিকে জমি হলো, কবিকে বাড়ি হলো, এসব বলবে না, হুজুরের ওয়াজ শুনবে, হুজুরের ওয়াজ তাই শুনতেই আসে, কেসে তো শুনে না, যায় নয়। এটা হচ্ছে আপনার, আপনি যদি, আমি যদি আপনাকে কথা বলি আর আপনি যদি মুখ ফিরিয়ে নেন, এটা কি ভালো দেখায় না? আল্লাহ আল্লাহ রসুলের কথা হলে আল্লাহ আল্লাহ রসুলের কথা কান দিয়ে শুনতে হয়, বিশেষ করে কোরআন, বাইজা পড়ে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন